স্বপ্নের ছবির মতো গড়ায় এই পৃথিবী, প্রলয় হবে একদিন তার সকল ছবি। স্বপ্নের ছবির মতো গড়ায় এই পৃথিবী, প্রলয় হবে একদিন তার সকল ছবি। প্রাসাদ গড়ার কাজে যতই ভাবি, ভেবে দেখো সব কিছু প্রতিচ্ছবি। প্রাসাদ গড়ার কাজে যতই ভাবি, ভেবে দেখো সব কিছু প্রতিচ্ছবি। স্বপ্নের ছবির মতো গড়ায় এই পৃথিবী, প্রলয় হবে একদিন তার সকল ছবি। স্বপ্নের ছবির মতো গড়ায় এই পৃথিবী, প্রলয় হবে একদিন তার সকল ছবি। সেই দিন সব রেখে কোথা পালাবি, সময় থাকিতে তাহা কেন না ভাবি। স্বপ্নের ছবির মতো গড়ায় এই পৃথিবী, প্রলয় হবে একদিন তার সকল ছবি। টাকায় আর জমিদারি কত কামাবি, প্রভুর পথে না হয় যদি তা বিফল সবই। টাকায় আর জমিদারি কত কামাবি, প্রভুর পথে না হয় যদি তা বিফল সবই। স্বপ্নের ছবির মতো গড়ায় এই পৃথিবী, প্রলয় হবে একদিন তার সকল ছবি। প্রলয় হবে একদিন তার সকল ছবি। রং তামাশায় গড়া জীবন সবই, সে জীবন নিলে সে থা শাস্তি পাবি। রং তামাশায় গড়া জীবন সবই, সে জীবন নিলে সে থা শাস্তি পাবি। স্বপ্নের ছবির মতো গড়ায় এই পৃথিবী, প্রলয় হবে একদিন তার সকল ছবি। স্বপ্নের ছবির মতো গড়ায় এই পৃথিবী, প্রলয় হবে একদিন তার সকল ছবি। স্বপ্নের ছবির মতো গড়ায় এই পৃথিবী, প্রলয় হবে একদিন তার সকল ছবি। প্রলয় হবে একদিন তার সকল ছবি।